যিনি মূলত আজকের মাহফিলের সভাপতি, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। আল্লাহ পাক তাকে আযাবে কবর, আযাবে নার থেকে হেফাজত করুক। সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত উদ্বোধক, সম্মানিত ওলামায়ে কেরাম, আইমায়ে মাসাজিদ, অত্র এলাকার আমার সম্মানিত মুরব্বিয়ানে আজাম, আজকে আমার যে বিষয়ে আলোচনা, যাদেরকে কেন্দ্র করে আলোচনা, আমার অত্যন্ত আদরের, স্নেহের, মহব্বতের যুব, কিশোর, শিশু, ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে তিন দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনে কয়েকজন সম্মানিত ওলামায়ে কেরামের নিকট থেকে অনেক গুরুত্বপূর্ণ বয়ান শোনার পরে এই পর্যায়ে এসে কোরআন এবং সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা বলার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা শুনেছেন এবং পোস্টারেও দেখেছেন আমার আলোচনার বিষয়বস্তু হল সমাজ গঠনে যুবকদের ভূমিকা। আলহামদুলিল্লাহ আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল একটি আলাদা বৈশিষ্ট্য মণ্ডিত তাফসীরুল কোরআন মাহফিল, যে মাহফিলে প্রত্যেক সম্মানিত আলোচকের পাশে তার বিষয়বস্তু আলোচনার বিষয় লেখা রয়েছে। অনেক সময় এরকম তিন দিন ব্যাপী মাহফিল হলে দেখা যায় অনেক বক্তা একই আলোচনা করেন, একই বিষয়ে কথা বলেন, কারণ কে কোন বিষয়ে আলোচনা করেছেন এটা তো একজন আছে আরেকজন জানেন না। আরেকটা বিষয় হল আবার কোন বিষয়বস্তু না থাকলে বিভিন্ন পিচ্ছা কাহিনী, গল্প, গুজব, হাসি তামাশা দিয়ে ওয়াজ মাহফিল শেষ হয়ে যায়। এজন্য এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজকরা আমি আলোচনা শুরুতেই তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি এবং তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজ কল্যাণ সংঘকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত দায়ম ও কায়েম রাখুন। এই সমাজ কল্যাণ সংঘের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজকে সমস্ত শিরক মুক্ত, বেদাত মুক্ত, কুসংস্কার মুক্ত, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, জঙ্গিবাদ মুক্ত একটি সুন্দর সমাজ গঠনের আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আমার সম্মানিত ভাই বোনেরা, তো আমার যে কতটুকু সময়, এই সময়ের মধ্যে আমরা চেষ্টা করব বিষয়ের বাহিরে কোন অপ্রাসঙ্গিক বিষয়ের দিকে না গিয়ে এই বিষয় কেন্দ্রিক কোরআন এবং সুন্নাহ থেকে কোরআনে কারীম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে দুই একটি কথাবার্তা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তৌফিক কামনা করি, আল্লাহ পাক যেন এমন কথাগুলো বলার আল্লাহ তৌফিক দান করেন যে কথাগুলো আমাদের যুব সমাজের কল্যাণে আসে, আমাদের সমাজের কল্যাণে আসে। সকলে বলি আমিন। আমার সম্মানিত ভাই ও বোনেরা, যুব সমাজ, এই যুবক যারা, এই যুবকেরা আমাদের সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই যুবক আমাদের কারোর সন্তান, এই যুবকেরা আমাদের কারো ভাই, এই যুবকেরা আমাদের কারো আত্মীয় স্বজন প্রতিবেশী, আমাদের সাথে কোনো না কোনো ভাবে সমাজের যুব সমাজ সম্পৃক্ত। এবং আমরা যারা এখানে আছি, যারা মুরব্বী, তারাও এক সময় যুব সমাজ ছিলাম, আমরাও যুবক ছিলাম। এখন যৌবন কাল অতিক্রম করে আমরা বৃদ্ধকালে এসেছি, কিন্তু সমাজের মূল প্রাণ, মূল শক্তি যুব সমাজ। যুব সমাজ যদি সংস্কার হয়ে যায়, যুব সমাজ যদি কোরআন এবং সুন্দর ভিত্তিক হয়ে যায়, তো ওই পুরো সমাজকে কোরআন সুন্দর ভিত্তিক হয়ে যায়। যৌবনকাল এটি আল্লাহ রাব্বুল আলামিনের এক বিরাট নিয়ামত, এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার প্রতি একটা গুরুত্বপূর্ণ আমানত। এই আমানতের যদি যথার্থ ব্যবহার, যথার্থভাবে কাজে লাগানো না হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যৌবনকালের ব্যাপারে কিয়ামতের ময়দানে জবাবদিহি অবশ্যই করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাযুরু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে বনি আদম যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবে, যেভাবে কিয়ামতের ময়দানে দাঁড়াবে, ওই অবস্থা থেকে বিন্দু মাত্র ডানে বামে কোন দিকে কদম মারানোর, পা মারানোর কোন সুযোগ নাই। ওই দিনের নামে অবাক রেখেছেন ইয়াউমুল কিয়ামা। কিয়ামা মানে কিয়ামের দিন, সেদিন কোন ব্যাকিয়াম নেই। কিয়ামতের ময়দানে কোন ব্যাকিয়াম নেই, মানে কিয়াম ছাড়া বসে থাকতে এইরকম বসে থাকতেওয়ালা মানুষ নেই। সব মানুষ ব্যায়াম করবে, সব মানুষ দাঁড়ায় থাকবে, বসার জায়গা নাই, ব্যায়াম নাই, কিছু নাই, সব দাঁড়ানো অবস্থা। এই জন্য এই দিনের নামটাই অবাক রেখেছেন ইয়াউমুল কিয়ামা, দাঁড়ায় থাকার দিন, কিয়ামের দিন। সেই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোন মানুষকে ডানে বামে সামনে পিছনে যাওয়ার সুযোগ প্রত্যেক বান্দার কাছে, প্রত্যেক মানুষের কাছে প্রশ্ন করবেন, বান্দা তোমাকে আমি 60 বছরের, 70 বছরের, 80 বছরের, 90 বছরের একটা উমর, একটা হায়াত তোমাকে আমি দান করেছিলাম, এই হায়াতটা, এই বয়সটা, এই সময়টা তুমি কিভাবে অতিবাহিত করেছো? বান্দা তোমাকে আমি আল্লাহর পক্ষ থেকে গুরুত্বপূর্ণ একটি আমানত যৌবনকাল দিয়েছিলাম, ওই যৌবনকালটা তুমি কিভাবে ব্যয় করেছো? পুরো উমরের উপরে, পুরো জিন্দগির উপরে একটা প্রশ্ন, আর শুধু যৌবনকালের উপরে পুরো জীবনের উদ্দেশ্য যৌবনকাল অন্তর্ভুক্ত, যৌবন ঢোকানো আছে, কিন্তু তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা প্রশ্ন রেখেছেন শুধু যৌবনকাল। ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, সম্পদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন দুটি প্রশ্ন রেখেছেন, সম্পদ কোন দিক থেকে আয় করেছ, সম্পদ কোন দিকে ব্যয় করেছ। এলমের ব্যাপারে, আমলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা প্রশ্ন রেখেছেন। তাহলে এই পাঁচটি প্রশ্নের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রশ্ন নির্ধারিত করে রেখেছেন শুধুমাত্র যৌবনকালের ব্যাপারে, কারণ বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন যে জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন, এর মধ্যে যৌবনকালের কত সময় আল্লাহ রাব্বুল আলামিন আর কোন সময় দেন নাই। যৌবনকাল কত বছর থেকে কত বছর বলেন তো দেখি, বলেন তো আপনারাই বলেন, কত বছর থেকে কত বছর যৌবনকাল? 15 থেকে 40। মাশাআল্লাহ, দেখছেন আজকে রেস্টুরেন্ট কত মেধাবী, বলার আগে সব পারে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কেন বলছেন, আল্লাহ খলাকাকুম মিন দাফিন আল্লাহুল লাযী খলাকাকুম মিন দাফিন আল্লাহ রাব্বুল আলামিন হলেন তিনি আল্লাহ হলেন তিনি আল্লাহর পরিচয় হলো এইভাবে খলাকাকুম মিন দাফিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এক দুর্বল জিনিস থেকে সৃষ্টি করেছেন এক দুর্বল থেকে আল্লাহ পাক তোমাদেরকে তৈরি করেছেন এরপরে ওই দুর্বলটাকে আল্লাহ রাব্বুল আলামিন শক্তিতে রূপান্তর করেছেন কুওয়াতে রূপান্তর করেছেন আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই কুওয়াতটা ওই শক্তিটা ধ্বংস করে আবার আগের মত দুর্বল অবস্থায় আল্লাহ পাক কবরে নিয়ে যান মানুষের জীবনটার মধ্যে একটা জোয়ার আমার একটা বাধা এই জোয়ারটাই হলো জীবনটা জন্মগ্রহণের পর থেকে জিরো থেকে শুরু করে সর্বোচ্চ 14 বছর এই সময়টা হল শিশুকাল শৈশবকাল 14 বছরের পর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত এই সময়টা হল যৌবনকাল 40 থেকে 50 পর্যন্ত এই সময়টা হল আলকোহলা প্রবর্তকাল 50 থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এই সময়টা হল বৃদ্ধকাল সাইকোপাথ একজন মানুষ যদি 60 বছর বাঁচে তার শৈশবকাল কয় বছর 14 বছর তার যৌবনকাল কয় বছর 40 ওকে চতুর বলে যৌবনকালটা হলো কয় বছর 26 বছর তারপরে হলো প্রবর্তকাল কয় বছর 10 বছর বৃদ্ধকাল কয় বছর 60 বছর আসলে 10 বছর বৃদ্ধকাল 70 বছর আসলে 20 বছর বৃদ্ধকাল তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পূর্ণ হায়াতটার মধ্যে উমরের মধ্যে যৌবনকালটা আল্লাহ পাক সবচেয়ে বেশি সময় দিয়েছে যৌবনকালটাই শুধু 26 বছর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আহসান সূরতে সবচেয়ে উত্তম সূরতে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে বান্দার সৌরতটা বান্দার গঠনটা পরিপূর্ণতা লাভ করে যৌবনকালে যৌবনকালে বান্দার শরীরটা সম্পূর্ণরূপে একেবারে সতলার পরিপূর্ণতায় পৌঁছে যায় যৌবনকালে যেটা শৈশবকালেও থাকে না বৃদ্ধকালেও থাকে না শুধুমাত্র যৌবনকালে থাকে এই জন্যই যৌবনকালটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে রেখেছেন কি হিসাবে আমার এটা একটা আল্লাহর বড় নিয়ামত কিন্তু আমার যুবক ভাইরা এই যৌবনকাল দেখতে না দেখতে আমাদের থেকে বিদায় নিয়ে যায় চলে যায় আমার যুবক ভাইরা তেরো পাওয়া যায় না কোন ভাগে কোন সময়ে যৌবনকাল চলে গেছে কারণ মানুষ যখন আনন্দে থাকে মানুষ যখন খুশিতে থাকে তখন দেখা যায় তার সময় কিভাবে অতিবাহিত হয় বান্দা কখনো টের পায় না মানুষ বুঝতে পারে না কিন্তু মানুষ যখন বিপদে থাকে মুসিবতে থাকে তখন মানুষ মনে হয় সময় যায় না সময় কাটে না যৌবনকালটা যেহেতু উচ্ছ্বাসের সময় আনন্দের সময় যৌবনকালটা শরীরে শক্তি পরিপূর্ণ থাকে কোন কিছুর ভয় থাকে না পরোয়া থাকে না মনের ভিতরে সাহস থাকে আনন্দ থাকে এই জন্য এত দ্রুত যৌবনকাল চলে যায় অন্য কোন সময় এত দ্রুত মানুষের থেকে যায় না এজন্য আমাদেরকে সবসময় এই যৌবনকালের প্রতিটি মুহূর্ত প্রতিটি সেকেন্ড প্রতিটি মিনিট কাজে লাগানোর জন্য প্রস্তুত থাকতে হবে যদি কাজে লাগাইতে পারি তাহলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরস্কার ঘোষণা করেছেন সাবাতুন ইয়াযিল্লুহুমুল্লাহু ফী যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের ব্যবস্থা নেই নয় ছায়া ছাড়া আর কোন ছায়া এক নম্বরে আল্লাহ রাব্বুল ইমামদেরকে সাধকদেরকে নেতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে এই ছায়ার মধ্যে স্থান দিবেন তারা হলেন মাসাতুন মাসাবি ইবাদাতিল্লাহি তাআলা। ওই সমস্ত যুবক যেই যুবক তার যৌবনকাল আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে অতিবাহিত করেছে, যেই যুবকের যৌবনকালটা আল্লাহর ইবাদতের মধ্যে অতিবাহিত হয়েছে, এই যুবক গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে সেই ছায়ার মধ্যে স্থান করে দিয়েছে। তাহলে সাত শ্রেণীর মধ্যে আল্লাহ পাক এই যুবক গুলার জন্য একটা স্থান একটা শ্রেণী আল্লাহ পাক নির্দিষ্ট করে রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে এত বেশি ভালোবাসতেন, আল্লাহ পাক নিজেও যুবকদেরকে পছন্দ করেন। ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া যিদনাহুম হুদা। আসহাবুল কাফের যুবকেরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে যুবকদের সামনে দৃষ্টান্ত হিসেবে রেখে দিয়েছে, তাদের হেদায়েত তাদের হুদাকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়াই দিয়েছে। আল্লাহ যৌবনকালের আবাদতকে খুব পছন্দ করেন, খুব ভালোবাসেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামকে যৌবনকালে নবুয়ত দিয়েছেন, যৌবনকালের মধ্যে নবুয়ত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে আল্লাহর দ্বীনের দিকে আগ্রহ সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেমন যুবকদেরকে পছন্দ করেন, যৌবনকালের ইবাদত ভালোবাসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় যুবকদের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। যুবকদের জন্য আল্লাহ রাসূল কাছে দোয়া করতেন। সহি আল বুখারী এবং সহি মুসলিমের হাদিস, একদিন একজন যুবক এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ ইযনি বিযনা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনের তাড়নায় আর সহ্য করতে পারে না, আমার মনে চায় আমি একটু জানা করি ব্যভিচারের সাথে জড়িত হই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটু জানার অনুমতি দিয়ে দিন। অনেক সাহাবি ছোট বড় বড় করে থাকা এত বড় দুঃসাহস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জানার অনুমতি চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবকটারে দমক দিও না, খারাপ কিছু বলিও না, মারিও না, উতনু হো পাদানি হো পারিবান, যুবকটারে তো আমার কাছে নিয়ে আসো, আরো কাছে নিয়ে আসো। যুবকের কত সৌভাগ্য যে একটা প্রশ্ন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার সুযোগ পাইছে। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক তার মহব্বত করে ভালোবেসে কাছে নিয়ে আসলেন। নিয়ে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতুহিব্বুহু লিউম্মিকা, হে যুবক তোমার মায়ের সাথে কোন যুবক যারা করো, তোমার মায়ের সাথে কোন মানুষ যারা ব্যবচার করো, এটা তুমি পছন্দ করো নাকি? যুবক বলে, লা ওয়াল্লাহি লা উহিব্বু হাকাযা, আল্লাহর কসম আমি কখনো এটা চাই না, এটা পছন্দ করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, তোমার বইয়ের সাথে কেউ যারা করো ব্যবচার করো, এটা তুমি পছন্দ করো নাকি? তোমার খালার সাথে, তোমার কুকুর সাথে, তোমার মেয়ের সাথে কোন মানুষ যারা ব্যবচার অশ্লীলতা করো, এটা তুমি পছন্দ করো নাকি? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম করে বলছি এই জাতীয় জিনিস আমি কখনো পছন্দ করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্রেন খুলে দিলেন, তার আকল খুলে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও যুবক তুমি যার সাথে দেখা করতে অনুমতি চাইতে আসছো, সে কারো না কারো মা, কারো না কারো খালা, কারো না কারো বুবু, কারো না কারো বোন, কারো না কারো মেয়ে। তুমি চাও না, তুমি পছন্দ করো না, তোমার মায়ের সাথে, তোমার খালার সাথে, তোমার বোনের সাথে, তোমার মেয়ের সাথে, তোমার বোনের সাথে কেউ দেখা করো, তাহলে ওই মানুষগুলো তো চায় না ওদের বোনের সাথে, মায়ের সাথে, মেয়ের সাথে দেখা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকলের মধ্যে না দিলেন, সাথে সাথে যুবকের চোখ থেকে জল জল করে দুই চোখ দিয়ে পানি প্রবাহিত হতে লাগলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করা শুরু করলেন, আল্লাহুম্মা গফির যামবাহু ওয়া হাসসান ফারজাহু ওয়া ক্বাতির কালবাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবকটার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তিনটা দোয়া করে দিলেন, আল্লাহুম্মা গফির যামবাহু, আল্লাহ যুবকদের মনে কত রকমের খারাপ চিন্তা চেতনা চলে আসে, যুবকদের মনের ভিতরে কত খারাপ ইচ্ছা বাসনা শয়তান জাগাইতে, যুবকদেরকে কত সময় কত রকমের ইচ্ছা মনের মধ্যে নাড়া পাড়া করে, আয় আল্লাহ যুবকদের এই যুবকের সমস্ত গুণাকে তুমি মাফ করে দাও, সুবহানাল্লাহ, আল্লাহ এই যুবকের গুণাগুলো তুমি মাফ করে দাও, এই যুবকের যৌবনটাকে তুমি পবিত্র বানায় দাও, যৌবনটাকে তুমি সুরক্ষিত করে দাও, এই যুবকের অন্তরটাকে অলপটাকে তুমি পবিত্র করে দাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া করার আগে কবুল, আল্লাহ কবুল করে দেন। মাটির নিচের দিক থেকে এমনি করে উপরের দিকে কোন মানুষের দিকে, কোন নারীর দিকে, কোন মেয়ের দিকে তাকাইতেও আমরা জীবনে দেখি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে এরকম মহব্বত করে কাছে টেনে নিয়ে আসছে এবং এই যুবকগুলোকে তৈরি করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ফর্মুলা নিয়েছিলেন এই ফর্মুলাটাই হলো সমাজ গঠনের যুব সমাজের ভূমিকা। আমরা শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীওয়ালা পদ্ধতি যুব গঠনের ব্যাপার, যে যুবক সমাজ গঠন করবে ওই যুবককে গঠন করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ফর্মুলা গুলো নিয়েছিলেন সেগুলোই কয়েকটা আলোচনা করবো ইনশাআল্লাহ। উকবা ইবনে আমের আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় একজন মুহাদ্দিস সাহাবী, অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন উকবা ইবনে আমের আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী একজন যুবক সাহাবী, যত মুহাদ্দিস সাহাবী আছে সকল মুহাদ্দিস সাহাবী দুই একজন সারা সবাই ছিলেন যুবক। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা বিনত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যত মুহাদ্দিস মুহাদ্দিস সাহাবায়ে কেরাম আছে সবাই কিন্তু যৌবনের মুহাদ্দিস, যুবক মুহাদ্দিস। সুবহানাল্লাহ। মরুভূমিতে রাখাল ছিলেন, মরুভূমিতে ছাগল চড়াইতেন, আল্লাহ দ্বীনের সংগ্রাম পেয়েছেন, ইসলামের সংগ্রাম পেয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেছেন, তারা ছাগল চড়াইতেন মরুভূমির মধ্যে। এরকম ছয় সাতজন সাহাবী ছিলেন, ছয় সাতজন যুবক, তারা সবাই মিলে ঠিক করে নিলেন প্রতি সপ্তাহে একজন একজন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দিন শিখে যাবেন, বাকিদের কাছে গিয়ে ওই দিনগুলো শিখাবেন। সুবহানাল্লাহ। একজন প্রতি সপ্তাহে মদিনা আসবে, এখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতে থেকে দিন শিখবেন, পরে মরুভূমিতে গিয়ে বাকি রাখালদেরকে দিন শিখাবেন। সুবহানাল্লাহ। পর্যায়ক্রমে ভাই সিরিয়াল একের পর এক আসতেছেন, একের পর এক যাইতেছেন, একের পর এক আসতেছেন, একের পর এক যাইতেছেন। উকবা ইবনে আমের আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়াল আসলো, তিনি এক সপ্তাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সভাপতির অবস্থান করলেন। এক সপ্তাহ পরে যেদিন তিনি আবার মরুভূমিতে চলে যাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিদায় নিতে আসলেন। আপনারা দেখি নবী সাল্লাল্লাহু নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে কেটে বলা লাগে না নাকি লাগে? বলুন না দেখি আপনারা, যতবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবেন ততবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়বেন। কারণ না পড়তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি বলছেন? বাকি বলছেন কে কোন বলছেন? যুবকের ইমান শিরক মুক্ত তাওহীদী ইমান না, আল্লাহ কোরআনে কারিমে যত জায়গায় খেলাফতের কথা বলছেন, যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর নেতৃত্ব কর্তৃত্বের কথা বলছেন, মূল শর্তটা দিয়েছেন বিশুদ্ধ শিরক মুক্ত তাওহীদ। আল্লাহ হিসাব করেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনীন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, খবরদার পরেশান করিও না, মন মরা হইও না, চিন্তা করিও না, নিরাশ হয়ে যাইও না। যে সারা দুনিয়ার সব জায়গায় শুধু মুসলমানেরা মার খায় মার খায়, ফিলিস্তিনে মার খায়, কাশ্মীরে মার খায়, তারপরে মিয়ানমারে মার খায়, চীনের বিভিন্ন অঞ্চলে মার খায়, সারা দুনিয়ার যেখানে মার খায় শুধু মুসলমান মুসলমান, কি আর কেউ মার খায়? সারা পৃথিবীতে মার খাওয়া জাতি কয়টা? একটা। আর মার দেওয়া জাতি মানে সবগুলা সারা দুনিয়া আমার শেখার আছে, যেখানে আমরা দেখবো মায়ের খায় শুধু মুসলিম, মায়ের খাওয়ার কারণ আছে। শিক্ষক কি আনেন মায়ের কোন টিচার খালি আপনি ছাত্র মানে খালি টিকা পিটার কারণ আছে। মা বাবা সহজে ছেলে মেয়ে যত দুষ্টামি করুক যত দিয়াদি করুক সহজে না, মারা মানে অতি দুঃখে অনেক কষ্টে না সহজে না। আল্লাহ মুমিনদেরকে এত হকবক করেন, মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই এরকম পিটান না, কিন্তু মুমিন যখন পিটা খাওয়ার যোগ্য হয়ে যায় আল্লাহ পাক পিটা দেওয়ার ব্যবস্থা করে। কেন মুমিন এত পিটা খায়? কারণ আল্লাহ পাক শর্ত দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লা ইন কুনতুম মুমিনিন। বান্দা কোনো পেরেশানি নাই, কোন চিন্তা নাই, কোন দুঃখ নাই, শর্ত হলো ইমানদার হইতে হবে, মুমিন হইতে হবে, মুমিন হওয়া লাগবে। কারণ মুসলিমের মূল শক্তিটা হলো ইমান, মূল বাবা ইমানে মুসলিমের শক্তি শরীরে থাকে না, মুসলিমের শক্তি কাউকে থাকে, অন্যদের শক্তি শয়তানি শক্তি শরীরে থাকে, জেসমানি শক্তি থাকে, শয়তানের পাওয়ার হলো শরীরের পাওয়া, কুকুরের পাওয়ার হলো শরীরের পাওয়া, কিন্তু মুমিনের পাওয়ার শরীরে না। মুমিনের পাওয়ার কথা তাহলে এজন্য মুমিন একজন কুফার কতজন? একশো জন। এই পাওয়া কিসে হয়? বদর যুদ্ধে যে মুশরিকরা গেছে এরা কি কম শক্তিশালী ছিল? তারা এরা মাত্র কয়জন? 300 জন। আর এরা কয়জন? ওই 300 জনের শারীরিক শক্তি মিলে একেবারে দুর্বল কিছুই না, কিন্তু আল্লাহ তাদেরকে বিজয় করেছে কিসের বলে? মুমিনের শক্তিটা কাম দেয় ইমান করতে শক্তি, ইমান যত পাওয়ারফুল তার পাওয়ার কত বেশি, ইমান যত দুর্বল শারীরিক যত শক্তিশালী হোক সে তত দুর্বল। মুসলিম আজকে শরীরের দিক থেকে মোটা তাজা হয়েছে, মুসলিম যুবকের শরীর তাজা হয়েছে, ইমান তাজা হয়নি, ইমান দুর্বল হয়েছে। দুনিয়ার নেতৃত্ব দিতে হলে শরীর বিশুদ্ধ শিরক মুক্ত কুফর মুক্ত নেপাক মুক্ত বিরাট মুক্ত কিনা হয়। যতদিন আল্লাহ জমিনে মুসলিমদের ইমান ছিল দীর্ঘ যা, ততদিন মুসলিমদের ভয়ে সারা দুনিয়া সফল হয়ে গেছে। অমরেন্দ্র আল্লাহ ইতিহাস মুসলিম অমুসলিম সবাই স্বীকার করতে বাধ্য যে অমরের মতো শাসক পৃথিবীতে আর কেউ ছিল না। অমর কি দিয়ে সেই শাসক করছে? অমরের কাছে তার মানে কষ্ট সফল হয়েছিল সারা দুনিয়া তত্ত্ব করে কাজ করে কেন? ওই কাপার মূল কারণ ছিল কি না? শয়তান অমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখলে এক রাস্তা দিয়ে দেখলে আরেক রাস্তা দিয়ে পালাইত, কেন হয়রানো ভয় কেন? অন্য সাহাবীদের শারীরিক শক্তি ওমরের কম ছিল না, ছিল না? এখানে ভয়টা ছিল ইমানই ভয়। এই জন্য মুসলিম যুবকের প্রথম কাজ তার ইমানটাকে বিশুদ্ধ করতে হবে। ইমান যদি বিশুদ্ধ না হয়, ওমর রাদি আল্লাহু তাআলা এক যুবককে দেখলেন রাস্তাতে হাঁটতেছে, এমন ভাবে হাঁটতেছে মনে হচ্ছে কেউ ধাক্কা দিয়ে পড়ে, এত দুর্বল হয়ে হাঁটতেছে, নরম হয়ে হাঁটতেছে। এরকম দেখা যায় আমাদের সমাজে কিছু যুবক এত দুর্বল হয়ে গেছে যে আর কেউ ধাক্কা দেওয়া না, কেউ ধাক্কা দেওয়া না, কেউ ধাক্কা ধমক দিলে সে বিহত হয়ে যাবে। এরকম যুবক আছে সমাজে, দেখুন রাস্তা হাঁটতে দেখা যায়। এখন আমাদের জন্য আমি করছি যুবক এই তুমি এর সমাজে কোনো অসুস্থ নাই, সাধারণভাবে নর্মালভাবে কেন বাড়ছ কি হয়েছে প্রায় সবাই কি জন্য চেষ্টা যদি না থাকে কোন ধরনের বিপদ এই লোকটা যদি মারা যায় এই লোকটা তো মুসলিম ভাই মারা যাবে কারণ সেরে হাতে নিয়ে ঢুকতেছে তার হাতের মধ্যে মুসলিম যুবক হাতের মধ্যে বিভিন্ন রকমের আংটি বিভিন্ন রকমের আশিক পাথরের আংটি অমুক পাথরের আংটি তমুক পাথরের আংটি এই ব্যাপার তুমি এই আংটি লাগেছো কেন বলে যে এই আংটির এত পাওয়ার এই আংটিটা কি জাদু মুসলিম যুবক হাতের মধ্যে ঘুরতে দেখা যায় এখানে তাবিজ লাগানো গলার মধ্যে ঘুরতে দেখা যায় তাবিজ লাগানো কোমরের মধ্যে দেখা যায় তাবিজ লাগানো পায়ের মধ্যেও দেখা যায় তাবিজ লাগানো অথচ মুসলিম যুবকের কাজ হলো মুসলিম যুবক তাকে পিছনে যেন লেখা থাকে একশো গজ দূরে থাকো মুসলিম যুবককে দেখলে সেরে গেলে তোমার ছ গজ দূরে পালাই যাবে দেখলে মুসলিম যুবকের ভয়ে তাবিজ ওয়ালা ধরো ঠকঠক করে কাঁপতে আর এই যুবকের তাবিজে ঢুকে সে দেখলে ঢুকতেছে এই মুসলিম যুবক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুসলিম যুবক শিরক নিয়ে ঘুরে অনেক জায়গায় দেখা যায় কবরের মধ্যে সেজদা করতেছে যুবকেরা গিয়ে কবরে সেজদা করতেছে অথচ সেজদার মালিককে আল্লাহ একমাত্র আল্লাহ আলী আল্লাহ সেজদার মালিককে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কোন ইবাদত আল্লাহ ছাড়া আর কেউ পাইতে পারে না এটাই কালেমা পড়ছি আমরা লা ইলাহা কেউ নবীন সমর্থন কেন সেও কাপড় হয়েছে

আলিদের মধ্যে আলিদা হলেছে, সেটাকে কাজে ব্যবহার করা। কিন্তু এই আলিদা যে আল্লাহ তাআলা নয়, ছিলেন তাওহীদের অতন্ত্র প্রহরী। এই তিনটা শ্রেণীর মধ্যে যাতে খাপ করে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর যদি কিয়ামত পর্যন্ত বলেন আদা লিসুনাতে মিন শাইয়িন হাযা, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের কেউ যদি আমার এই তিনটা কাজকে পুনরায় জীবিত করে, ফাকাদ কাফানা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো দিনটাকে মিথ্যা প্রতিপন্ন করলো, এটা যদি উপরি করলো, আমি যদি কিয়ামত পর্যন্ত শেষ পুত্র মদিনা গঠন করে যাচ্ছি, কেউ যদি আমার এটা কিয়ামতের আগে করে, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরি করে। আমি যদি আল্লাহ তাআলার মৃত্যু পর্যন্ত পুরো মদিনার বড় সীমানার মধ্যে কোন জায়গায় দ্বিতীয় লড়াই চিন্তা করে দেবেন, দেখে বিশ্বাস করে ফেলবো। এই লোকটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি তো দিনে তাহলে বাক্য করা ভবিষ্যৎ বক্তার কথা বিশ্বাস করা উপরই শিখ প্রাকৃতিক ক্ষমতা বিশ্বাস সে বলে যেটা প্রকৃতির কারণে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ঘটছে যেন এখন সমুদ্রে একটা নতুন ঘূর্ণিঝড় আসছে এটার নাম কি দেখি এলাকার সাধারণ ভদ্রপত্রিকা পড়ে কিনা এই যে নতুন একটা আসতেছে এখন সমুদ্রে সংকেত চলতে জানা এটার নাম কি তার এই লোকটা এবার দেখবেন এই যুবকের চুলকাতার ডিজাইন পরিবর্তন হয়ে গেছে। সেই সেলুন দোকানে গিয়ে পৃথিবীর বড় বড় মুসলিম খেলোয়াড়, মুসলিম গান শিল্পী, মুসলিম বিভিন্ন সার এদেরকে দেখা দেখে বলে যে আমার এই কাটিং করাও, আমার এই সমর্থন করাও। এটা তাহলে এই মুসলিম যুবক বলার দরকার ছিল যে এই দোকানদার আমাকে আবু বকর সিদ্দিক আমাকে আলোলা দেখলে, মসজিদ সাহেব দেখলে, বা কোন মুরব্বী সম্মানিত ব্যক্তি দেখলে ফেলে দিত। আজকে দেখবেন পাওয়া যায় থ্রি ফোর ফাইভের ছেলে শুরু করেছে নিজেকে নিজে ধ্বংসের দিকে নিক্ষেপ করে দিও না। পৃথিবীর সমস্ত ডাক্তার সমস্ত চিকিৎসা বিজ্ঞানী একমত, এটার মধ্যে কোন উপকারিতা নাই, শুধু ক্ষতি, সম্পূর্ণ ক্ষতি। তাহলে এটা সম্পূর্ণরূপে মুসলিম যুবক এটা মুক্ত হবে। আচ্ছা কিছুদিনের মতো এবার আসছে আরো জেলা, এবার আসছে আরো খাবার মদ এবং জুয়া। আগে ছোটটা দিয়ে শুরু হয়, দুর্বল দিয়ে শুরু, এরপরে আসছে থাকে খামার এবং মাইসা। আজকে সব যুবক মাদকাসক্ত আর মাদকাসক্ত, মাদকাসক্ত আর মাদকাসক্ত, মাদকাসক্ত যুবকের সমাজে পরিণত হচ্ছে। আর পাশাপাশি জুয়ার কর্মকাণ্ড তো আশা করবেন জোরে পত্রিকায় দেখতেছেন, নামও শুধু নাই বাংলার অন্যতম কি কেসিল, কেসিল কাণ্ড দেখছেন না? প্রতিদিন পত্র পত্রিকা আছে জুয়ার আধুনিকায়ন, জুয়ার কত রকমের রূপ। যদি এই জাহান্নামীদের জোশ খাওয়ার ইচ্ছা থাকে তাহলে মদ খাইতে পারো, আসলে নকশা ভোগ করতে পারো। আর তুমি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, এই খাবার থেকে মুক্তি পেতে চাও, তাহলে মাদক মুক্ত সমাজ করো, মাদক মুক্ত জীবন করো, মাদক মুক্ত ইমানি জীবন করো। কারণ মদ হল আল খাবার, উম্মুল খাবার, উম্মুল খাবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত খাবারের মূল, সমস্ত অস্থিরতার মূল হল এই মাদক। তাহলে দেখেন আমরা বলছিলাম শয়তানের বিয়ের মতন থাকে, তখন একের পর এক শয়তানি কর্মকার মূল তার সাথে আসতে থাকে। তারপরে এসে গেছে কি মদ জুয়া, এবার এসে গেছে পর্নোগ্রাফি। প্রত্যেকের হাতে হাতে পর্নোগ্রাফি, মোবাইলের মধ্যে শত শত পর্নোগ্রাফি, অশ্লীল ভিডিও, বিভিন্ন ধরনের ভিডিও হাতে না গেলে তখন এগুলো দেখতে থাকে। এইগুলো দেখাটাও জানা, দেখাটাও চোখের জানা হলো দেখা, এগুলো দেখে চোখের জানা হয়, কানে জানা হলো আলোচনা, কানে জানা হলো শোনা, মোবাইলে কোন বিবাহ বহির্ভূত গাইলে বা আরামের সাথে মোবাইলে কথা বলবেন সেটা কি হবে, কানে জানা হবে, চোখের জানা হয়, কানের জানা হয়, মুখের জানা হয়, শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের জানা হয়। তাহলে এই জানা আসে কোথা থেকে, প্রথম পর্নোগ্রাফি শুরু হয়, পর্নোগ্রাফির পরে আস্তে আস্তে শুরু হয় জানা, বেবিচার, অশ্লীলতা, সমকামিতা, এবং এই পর্নোগ্রাফি থেকে শুরু হয় ইফতিজি, দর্শন, এগুলোর ব্যাপক বৃদ্ধি আছে সমাজে। এগুলোর মূল কারণ ওই যে যুবকদের মধ্যে এই এই ফটোগ্রাফি এসে গেছে, অশ্লীলতা ব্যাপক প্রচার প্রসার হয়ে গেছে। এরপরে আসতে থাকে সন্ত্রাস, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, বিভিন্ন ধরনের আরো অসংখ্য অপরাধ এরপরে একের পরে আসতে থাকে, আসতে থাকে। তাহলে এগুলোর মূল কি, মূল হল যুবক যখন সুন্দর বিহীন জীবন যাপন করে, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর থেকে আখলাক থেকে দূরে সরে পড়ে, তখনই মুসলিম মুম্মার মধ্যে, মুসলিম যুবকদের মধ্যে এই সকল শয়তানি কর্মকাণ্ড চলে আসে। তাহলে দুজন করে মুসলিম যুবককে আসতে হবে কিছু সুন্নতের উপরে জীবন যাপন, তিন নম্বর উত্তম আখলাক, উত্তম সুন্দর আখলাক দিয়ে মুসলিম যুবককে বিশ্ব জয় করতে হবে। মুসলিম সমাজ গঠন করতে হলে আগে যুবককে আখলাকে হাসানা, সুন্দর চরিত্রের অধিকারী হতে হবে। কারণ আল্লাহ যত নবী পৃথিবীতে পাঠাইছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ কোনকে আদিম দিয়ে উসওয়ায়ে হাসানা দিয়ে আল্লাহ পাঠিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতে যাবে আপনাকে আমি আল্লাহ মহান চরিত্রের অধিকারী বানিয়ে পাঠিয়ে মানুষকে দূরে রাখে। তাহলে সমস্ত খারাপ কাজ, অশ্লীল কাজ, সমস্ত ভবচরিত্রের কাজ এগুলো থেকে ফিরে আসার সবচেয়ে বড় মাধ্যম হলো সালাত। এতে মুসলিম যুবক যত বেশি নামাজ হবে, যত বেশি নামাজ পালন হবে, নামাজকে গুরুত্ব দিবে, আফতার আমাল ওয়া সালাত ওয়ালা ওয়াক্তিহা, ওয়াক্ত অনুযায়ী সালাত কায়েম করবে, তত বেশি মুসলিম যুবক অনুসরণীয় অনুকরণ হবে এবং সমাজ উত্তমের সমাজ গ্রহণ করতে পারবে মুসলিম যুবক। এজন্য সর্বশেষ আমি যে কথাটি বলে শেষ করবো, আমার সমাজিত মুসলিম যুবক ভাইয়েরা, আমাদেরকে এই সমাজ পরিবর্তন করতে হবে। আগে নিজেকে যে বিষয়গুলো বললাম এগুলোর মাধ্যমে যুবকদেরকে গঠন করতে হবে, এরপরে যুবক সমাজের মানুষকে দাওয়াত দিতে হবে। এই দাওয়াতের মধ্যে চারটি জিনিস খেয়াল রাখতে হবে, চারটি দাওয়াতি মানহাজ ফলো করতে হবে, যেটা নবীওয়ালা মানহাজ, নবীওয়ালা সিস্টেম। প্রথম হবে ইকামাতুল ফিত্রাতুল বাসারিয়্যা, দাওয়াতের মাধ্যম হবে, সমাজ পরিবর্তনের মাধ্যম হবে, মানুষের ফিত্রাতে বাসারিয়্যাকে জাগ্রত করে দেওয়া, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের ভিতরে একটা ফিত্রাত তৈরি করছেন, প্রত্যেকটা মানুষকে আল্লাহ ফিত্রাতের উপরে সৃষ্টি করেন, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মা উমিরা লিয়ুম রাজুআ আল ফিত্রাত এটা হলো দাওয়াতের মাধ্যম। Allah'a emanet olun.